মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব। আমরা বাতিলের প্রসাদ মারি, অসত্য অনাচার চূর্ণ করি, আমরা বাতিলের প্রসাদ মারি, অসত্য অনাচার চূর্ণ করি, নগ্নতার আসরে পদাঘাত করি, নগ্নতার আসরে পদাঘাত করি, দলে যায় আশালিনী যত সব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব। আমরা জ্বলব আলোর প্রদীপ, চিরতরে রুখব সকল জালি, আমরা জ্বলব আলোর প্রদীপ, চিরতরে রুখব সকল জালি, ওরা তো উন্নত জাতি মুসলিম, ওরা তো উন্নত জাতি মুসলিম, হব না তো কোনদিন নীরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব, কলরব কলরব কলরব।